আমার যদি থাকতো ডানা পাখির মতো, উড়ে যেতাম মদিনাতে দূর হোক যত। আমার যদি থাকতো ডানা পাখির মতো, উড়ে যেতাম মদিনাতে দূর হোক যত। রওজায় গিয়ে আবেগ দিয়ে সালাম জানাতাম, রওজা পাখির কপট ধরে হৃদয় জুড়াতাম, আমি হৃদয় জুড়াতাম। আমার যদি থাকতো ডানা পাখির মতো, উড়ে যেতাম মদিনাতে দূর হোক যত। রওজায় গিয়ে আবেগ দিয়ে সালাম জানাতাম, রওজা পাখির কপাট ধরে হৃদয় জুড়াতাম, আমি হৃদয় জুড়াতাম। জীবনটা যে কেটে গেল হলো না দিদার, হৃদয়েতে ভাসে শুধু রওজা মদিনার। জীবনটা যে কেটে গেল হলো না দিদার, হৃদয়েতে ভাসে শুধু রওজা মদিনার। কিভাবে যাব ভাবি শুধু, আমি কিভাবে যাব ভাবি শুধু, মন ভরে দেখতাম রওজা পাখির কপাট ধরে সালাম জানাতাম, আমি সালাম জানাতাম। আমার যদি থাকতো ডানা পাখির মতো, উড়ে যেতাম মদিনাতে দূর হোক যত। রওজায় গিয়ে আবেগ দিয়ে সালাম জানাতাম, রওজা পাখির কপাট ধরে হৃদয় জুড়াতাম, আমি হৃদয় জুড়াতাম। আশায় আশায় কাছে তবু কাটে না প্রহর, দেখবো কবে হৃদয় ভরে সবুজ রঙের ঘর। আশায় আশায় কাছে তবু কাটে না প্রহর, দেখবো কবে হৃদয় ভরে সবুজ রঙের ঘর। পাখি হলে যেতাম চলে, আমি পাখি হলে যেতাম চলে, শিওরে দাঁড়াতাম রওজা পাখির কপাট ধরে সালাম জানাতাম, আমি সালাম জানাতাম। আমার যদি থাকতো ডানা পাখির মতো, উড়ে যেতাম মদিনাতে দূর হোক যত। রওজায় গিয়ে আবেগ দিয়ে সালাম জানাতাম, রওজা পাখির কপাট ধরে হৃদয় জুড়াতাম, আমি হৃদয় জুড়াতাম।